بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي والسماء والطارق شپوت آكاشير ايبون راتريت جاها عبير بوتو هاي تاهار وما أدراك ما الطارق تمي كي جانو راتريت جاها عبير بوتو هاي وحكي النجم الثاقب وأوجل نكترة إن كل نفس لما عليها حافظ. برتك جبر بريت التبتك رياته. فلينظر الإنسان مما خلق. شطران مانوس برنيدان كروك كي هو تتها كسرشتي كراه رياته. خلق من ماء دافق تاكي سرشتي كرا ہوئي اچه شابيگه سخولي تو پاني ہوئي يخرج من بين الصلب والترائب ايها نرغتا ہوئي مردند او پنج راستير مدد ہوئي انه على رجعه لقادر নিশ্চয় তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান ইয়াউমা তুবলা সারাইর যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির সেই দিন তাহার কোনো সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয় ওয়াসসামাই যাতির রাজ শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি ওয়াল আরদ যাতি সাদ এবং শপথ জমিনের যা বিদীর্ণ হয় ইন্নাহু লাকাউলুন ফাসল নিশ্চয়ই আল কুরআন মীমাংসাকারী বাণী ওয়া মা হুয়া বিল হাযল এবং ইহা নিরর্থক নয় ইন্নাহুম ইয়াকিদুন কাইদা ওরা ভীষণ ষড়যন্ত্র করে وأكيد كيدا এবং আমিও ভীষণ কৌশল করি فمهل الكافرين أمهلهم رويدا অতএব কাফেরদেরকে অবকাশ দাও উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য